রহমান রহিম, এখন আছে আল্লাহর নাম লেয়ারে তাহারত মাঝে গলি বল্লা বলি নিয়ত গজি আল্লাহর নাম লে আল্লাহ তৌফিক লেয়ারে বলে শুরু মাঝে তাহারত মানে আর তো ব্যাঙ্গারা ভরিব তাহারত গল ইমানি আছে আর গো সার ইমানি আছে দিনে আন ব্যাঙ্গারা ভরিব তো আই অনারে কিতাব তুম ভরি ভরি আরে মানে হিম ব্যাঙ্গরি অনারা কিতাবরে মোতাবা করিব যে তারা তো কিতাব আছে আর নইলে কিতাব আছে ফটো দিম ফটো তুম আছে অনারা মোতাবা করিব তৌফিক মিন আল্লাহ الطهارة لغة النظافة والنزاهة عن الأقدار الحسية والمعنوية طهارة اللغة لغة معنوية دي سبقر بلون دي دو كسيم مداسة كياسة نجاسة تاسي أقدار أقدار يعني قدر ساتة تاسي خسر أقل أسي كل ده حضار كده حمد إيه دنيا نتنكي قرن فاكي حاصل قرن يعني دي طهارة شريط ما جي شرعا فقهاء قل الاسلام ما جي معنوية دي ارتفاع الحدث وزوال النجس حدث رتولي بلون নেজাস্তরে জালা করিব না খতম করিব না তুলিব না মানে কমে যেতুন কে হাদাস হাওয়া নিলি দাহা জানে নজাক তো কেন করে এজালা করিব ও জোবানালে পিন্দুর করি রসলো জোবানাতে হয়ে নেদুরিয়ারে এজালা যাইব খতম হয়ে যাব উড়ে যাইব গোমাঝির গা আমাদের নেজাজ পেছি পানি দিলে দুইয়ারে সব করে ঘোরালে যাইব ওয়ার্তিফা উল হাদাস ইয়াহসুল বিস্তেমাল আল মা মা আল নিয়্যা নিয়্যুরিয়ারে মানে ইস্তেমাল করলে আল্লাহ নবী দেঙ্গুরি গচ্ছে হয়ে গুরি কে যাগই মঞ্চের হাদাসি নজাস উড়ি যাবে ফি জমি আল বদনি ইনকান হাদাসান আকবর আও ফিল আবা আল আরবাতি ইনকান হাদাসান আসগর হাদাসি বা দুখিসি মা দুঃখ আসগর আছে আর আকবর আছে আসগর হলেও কই আকবর হলেও কই দিনেও খতম হয়ে যাবে আসগর হন না মাথা নক গমে যেতুন গা তুলো নিলে লো উদবা গিয়ে গই ইয়া নলে হাওয়া নিলে উদবা গিয়ে গই ইয়া ফেসা গুজে উদবা গিয়ে আসগর আর গুল দিয়ে আকবর জিমা গুজি মায়া মন্দলে নিজের বোর্ড লেয়ারে ইয়া নচে গেলে হায় দিয়ে নে ফাঁসাই ইন্দিল্লারিয়া এনে মজো ইয়ার বাদে হতে কি আও ইস্তেমাল মা ইউনুব আনিল মা ইন্দ আদমিহি আও আল আজিজ আনিল ইস্তেমাল কোন সময় পানি থাকি আর ইস্তেমাল করি না হরে বিয়ার আমল্লা বলি আর কোন সময় নমাজর তো এই পানি না ভাত তাহলে কি করিব তৈমুম করিব মেডিলে আরে ও হো তোরাব আল আসিফাতি মখসুসা এবার তৈমুম কেন করি করিব ইয়া ফরাইব ও সিয়াতি ইনশাআল্লাহ বয়ান লিসিফাতি তাতাহুরি মিনাল হাদাতাইন কেন করি আরে শুনো হাদিসতে বরতুন কেন করে ফাঁকে আসল করিব তেমন করি আমি বয়ান হবে ইনশাল তাহলে আল্লাহ তোমার কব তাহলে আসমান তো ফানি না আদল গজি দে এখন তা না লাই বয়ান গজি আয়াত মজে এ সাহেব কিতাব হতে বগর দুন আল্লাহ বয়ান ও সিফাত মা আল্লাহ দিয়ে আসর বিহি আর তাহুর ওয়াল মা আল্লাহ দিয়ে লাই আসর বিহি দালি এখন কি করিও না আরা সাহেব কিতাব হতে আরা ফানি উন বয়ান করি দিনের দরে মজে ফাঁকে হাসল করি পারে আর দিনের দরে ফাঁকে হাসল করে না পারে সে আল্লাহ কোরআন মহি ও আনজাল আমিন আসমাই মা তহুরা আসমানত আল্লাহ হাক পানি নাজিল গজি ওয়াকাল তাআলা ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা'আন লিতাহিরাকুম বি আল্লাহ আসমানত পানি নাজিল গজি আর আর ফাকি হাসিল করি বললা ওয়া তাহুর তাহুর আর হ ইয়ার মানে বেঙ্গর দে ওয়া তাহিরু বি যাতিহি আল মুতাহিরু লি গায়রিহি তাহুর হতে দিবে নিজ ভাগ আর কোনর ভাগ করে না সালাহিয়াত আছে মানি মানি ও হু আল বাকি আলা খিলকাতিহি ফানি ওয়া হুন নাজিল দিল আল্লাহ মানে হিন দিল বাকি দে কি পানি ইবা আই সিফাতুহু আল্লাতি খুলিকা আলাইহা سواء كان نازلا من السماء كالمطر وذوب الثلوج والبرد او جاريا في الارض كماء الانهار والعيون والابار والبحار او كان مقترا تلفاني هو كسي ما سو بلا اسمان الله ضد دير نازل جديبا ارغز من التنبا يتي ان سر مجي ان النهر مجي ان البحر مجي اسد فاني ان دي ان دي فاني الله تبارك وتعالى يعرف فاك فاني ما ندي ارفاك حسب الاولياء اتنا انا امر بجي فهذا هو الذي يصح التطهر به من الحدث والنجاسه اي ينذر মানে সকলে কি করি পারে পাকে হাসান করি পারে পাকে হাসান করে না জায়েজ মানে আল্লাহ বলি আরে فان تغير بنجاسه لم يجز التطهر به যদি পানি হি নমজে নজাসত ফরি আরে পানি বদলি গিয়ে যদি লেরদাস তাতাহুর পাকে হাসান করে না পারিব মিন গায়র খিলাফ খনকান ولا মাকলিয়ান বা খিলাফ নাই وان تغير بشيء طاهر طاهر لم يغلب عليه فالصحيح من قولي العلماء صحة التطهر به ايضا خودون دا سفاني مده فاق شيز خود کو فوري اره فاني هم بدل اصد لو يه قدر بعض رو مقل جائز بلو قوي ان لرو زمانان فاقی حاصل کرن ار باز کی نجائز بلو قوي لیکن صحيح قتل دي علماء قل قول بطر الله عالم فاقی حاصل کرن جائز ان خودون فاني دين مجه فاق شيز فوري اره کنار بدل دي گئی يلا مگر خطا گو قال شيخ الاسلام بن تيمية رحمة الله عليه كبر عالم ان اما مساله تغيير الماء اليسير او الكثير بالطاهرات فاني بدراسه دلوجن گوي بيشكو همو گوي بالطاهرات حق شير ليره كلشنان اشنان بدو بدون اگزار ما گاز هدان ما صابون ما شير ما جي گوي تو هين ليره داسه خو سو دوجو ارا داسه ديكي মুসেগুলা মুসেগুলা হদিন দেশের মাদি কি যার বিড়েন দি খস দুই তিন মাস কাকা ফেনা কানে ও ও সাবুন সাবুন ও সিদির বড় কথা কল এর বাজারে ইন রাদাসে গেলে আর কি কিছু খস দিত ওয়াল খিতমি খিতমি হদ হদ নবাতাত হাজির মাথা দিত দো মাথা মানে বিতু গে দিলারিয়া হদন দাসে এরন গাছ দিয়া গাছে নতর কলে মাথা মাঝে সাত দিন দিবেলো এহিন দিলারিয়া এরপরে ও তুরাব ও আজিন তুরাব আজিন তো গোবর মেডি আর আজিন দলে গে কলে আটা মাঝে দিন ওগের দালে কমিমা قد يغير الماء مثل الإناء إذا كان به أثر سدر أو ختم ووضع فيها ماء فتغير به ما بقى اسم الماء فهذا فيه قولان معروفان للعلماء تليه بدرسة دلوي بعد يوف حنين نم بدرنا دعوة حنين نم برا براسي وإن شد بدرنا هر فاني هر بس حني كنار بدري جدري ثم ذكرها مع بيان وجه كل قول ورجح القول بصحة التطهر به وقال هو الصواب لأن الله سبحانه وتعالى قال وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم من وقوله فلم تجدوا ماء إلى الله يقدك فلم تجدوا ماء ترفع لنا فوضوا إليه يعني فاني بطلع صدلا أليو كيبا نامك فاني تاقيه تليها التمادي بليره في غرده فخاصة غرده على قول العلماء خاصة قول شيخ الإسلام ابن تيمية الله أعلم دير بعد أخذ دير فلم تجد ما أن ما أري نكرة ذكر بجوا نكرة ماني أري آلف لام نو إذا سلا نكرة دير نكرة أخذ بيا عمر فايدة دير عمر فايدة ماني بيعم كل ما هو ماء لا فرق في ذلك بين نوع ونوع ونوع آخر يعني انتهى তুই এটা কথা দেখি আল্লাহ ফানি হয়ে দেখি বুঝছি ফানি মানে এন নকি ফানি খুদন বদলাসা দূর হইব আর কোনো বদলাসা দূর নহব বদলাসা দূর হইলে পারিব না পারিব এ লম্বা তফসিল ন করে তোমার ন করে বলো বাক্য করতে কিছু ফাঁকি সূর্যারে ফানি যদি বদলাসা দূর হইলিও ইন লেরে ফাঁকি হাসিল করেন জয় আল্লাহ আলম ইয়ার বাদ হতে ফাইদা আদিম আল মা আও আজিদ আন ইস্তেমালিহি মা ওজুদিহি ফা ইন আল্লাহ কদ জাআলা বদলহু তুরাব আলা সিফাতিল ইস্তেমালিহি বাইয়ানাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি সুন্নতি وسياتي توضيح ذلك ان شاء الله تعالى في بابي زي ما صاحب الكتاب قد دي فاني نفوت لي يا فاني اسد تو استعمال غير بارك قلت بيرامي هنا كان يدوي لي الله تبارك وتعالى فكي حتى بيقول لنا مدي دي الله النبي كان دي مدي لي ارداس كي يري بيو فكاس بيو بيو ان الله النبي محمد صلى الله عليه وسلم ارى ده حدي ان شاء الله ينو بينه تولي ان سالي الله تبارك وتعالى مهرباني ارى ور بهت بيشي الله ده احساني ارى ور بيشي بهت بيشي وهذا من لطف الله بعباده ورفع الحرج عنهم এ বন্ধ এ কেঙ্গি পাকে হাতল করিব বিয়ারামিলি ফানি আছে ইস্তেমাল করি নহার দি বেরামি হ্যাঁ এখন দুগ্ন নেই আল্লাহ ইহে আর চুরি বেলা বললা হেলে ফানি নেবার নজর তো কেঙ্গি নজর এখন দুঃখ তৈরি করে দুঃখে আনার দাস চুরি বেলা বললা আল্লাহ ইয়ার আল্লাহ বলে মেডিতুন কি করি বললা পাকে হাতল করি বললা আসানি করে দিয়ে আমার দোয়া তাহলে ও ইন কুনতুম মারদা ওয়া আলা সাফার নাও জা আহাদ মিনকুম মিনাল গায়াতি আও লা মাসতুম নিসা ফালান তাজিদু মা'আ ফাতায়াম্মু সাঈদান তাইয়িবা তাহলে কি বিত হই আল্লাহ সাঈদান তাইয়িব হক মানে দেয়া তে মিনকুম তাইফাম সাহু বিউজুইকুম وايديكم ان الله كان عفوا غفورا تلا الله تبارك وتعالى ياراري موكري ويتويه مساغيتويه اتر مساغيتويه طريقه ان شاء الله بين غرض قال ابن هبيره واجمع على ان الطهاره بالماء تجب على كل من لزمته الصلاه مع وجوده وان عدمه فبدله لقوله تعالى فلم تجد ماء فتيمموا صعيدا طيبا تلي ابن هبيره رضي الله عنه يغدي الدنيا ما تدون على الموكلات بكون هدكي فنتاجي لفنلي عرف اجاز غرا غريبو ان وصل والله ولي اذا نتاكد يلي من اللي ياتي من غرفه ريبو وهذا مما يدل على عظمه هذا الاسلام الذي هو دين الطهاره والنزاهه الحسيه والمعنويه كما يدل ذلك على عظمه هذا الصلاه هذه الصلاه حيث لم يصح الدخول فيها بدون الطهارتين الطهاره المعنويه من الشرك وكذلك التوحيد وكذلك التوحيد واخلاص العباده لله والطهاره الحسيه من الحدث والنجاسه وذلك يكون بالماء او ما يقوم مقامه تلي خلاصة الكتاب على صاحب الكتاب ينقرد رفع على هذا الأمطوري فعلى هذا يصح لنا أن نقول أن الماء ينقسم إلى قسمين القسم الأول طهور يصح التطهر به سواء كان باقيا على خلقته أو خالطه مادة طاهرة لم تغلب عليه ولم تسلبه اسمه القسم الثاني نجس لا يجوز استعماله فلا يرفع الحدث ولا يزيل النجاسة وهو مما تغير بالنجاسة الله أعلم تلفان دو كيزي مكو طهور يصح التطهر به ان لير باقي حاضر غرا ديبو نيدر خلق تر باقي تاغي ليو اكني غير تغيير ليو فاكشي سوري ري يبلري كي غران باقي حاضر غران جائز ارغول دي فاني برنا باقي لا باقي ري فاني بدل اسد لوغي এ না হক কই যদি সিদি বেলা বদলাস রই গিয়ে গইব ইবার ফানের নাম তো গিয়ে গই বারে ফাগে হাসল কই না বারিব না যে শুনলা ইস্তেমাল হো ইবার লেরে ইস্তেমাল করম জায়েজ নাই আর ইবার লেরে হাতে সর তুলন না জায়েজ নাই ইবার নাজাসত রে ইজালা করন জায়েজ নাই খেলা নাজাসত পরি আর বদলাস রই গিয়ে দিকলা মদন আকরমকুম আল্লাহ খুদুন পায়খানা পরি আর পানির মধ্যে পানি বদলাস রই গিয়ে ইবার ফাগে হাসল না বারিব করলে নাজাসত পরি আর বদলাস রই গিয়ে হেতলা সাবন পরি আর পানির মধ্যে কেড়ে বদললি ইবার সাবন দে ফাগ يعني الدرية فاني بالدرية استعمال قرن جائز الله أعلم والسلام عليكم ورحمة الله وبركاته اكنا جل جيري ونرمى قريبا أرمى نرطة خنم ملاحظة تقريبا عربيا قريبا إن شاء الله جاتو أتدى عزيزي شنر قريبا الله كشكريم الله أعلم والسلام عليكم ورحمة الله وبركاته.